أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي حاميم حاميم والكتاب المبين شابوت شويس بوستو كتابي إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين আমি তো ইহা অবতীর্ণ করিয়াছি এক মুবারক রজনীতে আমি তো সতর্ককারী এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্বীকৃত হয় আমার আদেশ ক্রমে আমি তো রাসূল প্রেরণ করিয়া থাকি তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ যিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক বস্তুত উহারা সন্দেহের বশবর্তী হইয়া হাসি ঠাট্টা করিতেছে অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিনে স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হইবে আকাশ এবং উহা আবৃত্ত করিয়া ফেলিবে মানব জাতিকে ইয়া হইবে মর্মন্তুর শাস্তি তখন উহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ঈমান আনিব উহারা কি করিয়া উপদেশ গ্রহণ করিবে উহাদের নিকট তো আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল অতঃপর উহারা তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্ব অবস্থায় ফিরিয়া যাইবে যেদিন আমি তোমাদেরকে প্রবল ভাবে পাকড়াও করিব সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই ইয়াদের পূর্বে আমি তো ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসূল সে বলিল আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যাপন করো আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করিও না আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ তোমরা যাহাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করিতে না পারো তজ্জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের শরণ লইতেছি যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাকো অতঃপর মূসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল ইহারা তো এক অপরাধী সম্প্রদায় আমি বলিয়াছিলাম তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বাহির হইয়া পড়ো তোমাদের পশ্চাদাপন করা হইবে সমুদ্রকে স্থির থাকিতে দাও উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে। উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রস্রবণ, কত শস্য ক্ষেত্র ও সুরম্য প্রাসাদ, কত বিলাস উপকরণ, উহাতে তাহারা আনন্দ পাইত। এই রূপেই ঘটিয়াছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে। আকাশ ও পৃথিবী কেহই উহাদের জন্য অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই। وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ আমি তো উদ্ধার করিয়াছিলাম বনি ইসরায়েলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হইতে। مِنْ فِرْعَوْنَ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ ফিরাউনের সে তো ছিল পরাক্রান্ত সীমা লঙ্ঘনকারীদের মধ্যে। وَلَقَدْ اخْتَرْنَاهُمْ عَلَى عِلْمٍ عَلَى الْعَالَمِينَ আমি তো জানিয়া শুনিয়াই উহাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين এবং উহাদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। إنها أولئك يقولون উহারা বলিয়াই থাকে إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উত্থিত হইব না। অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো। শ্রেষ্ঠ কি উহারা না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা? আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম, অবশ্যই উহারা ছিল অপরাধী। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ আমি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোনো কিছুই ক্রিয়াচ্ছল সৃষ্টি করি নাই। مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না। إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রইয়াছে উহাদের বিচার দিবস। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসিবে না এবং উহারা সাহায্য পাইবে না। তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র, তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। إن شجرة الزقوم নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হইবে। طعام الأثيم পাপীর খাদ্য। كالمهل يغلي في البطون গলিত তাম্রের মতো উহাদের উদরে ফুটিতে থাকিবে। كغلي الحميم ফুটন্ত পানির মতো। خذوه فاعتلوه إلى سواء الجحيم উহাকে ধরো এবং টানিয়া লইয়া যাও জাহান্নামের মধ্যস্থলে। অতঃপর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও এবং বলা হইবে, আস্বাদ গ্রহণ করো, তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। ইহাই তো উহাই যে বিষয়ে তোমরা সন্দেহ করবে। মুত্তাকীরা তো থাকিবে নিরাপদ স্থানে, উদ্যান ও ঝর্ণার মাঝে। তাহারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে। এইরূপেই ঘটিবে, আমি উহাদেরকে সঙ্গিনী দান করিব আয়াত লোচনা হুর। সেটায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে। لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না আর তাহাদেরকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে ইহাই তো মহা সাফল্য আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়েছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে সুতরাং তুমি প্রতীক্ষা করো উহারাও প্রতীক্ষমান।